Book 2 57 57 عند الطبيب ডাক্তারের কাছে ডাক্তারের কাছে عندي موعد مع الطبيب আমার ডাক্তারের সাথে সাক্ষাৎকার আছে আমার ডাক্তারের সাথে সাক্ষাৎকার আছে الموعد عندي في الساعة العاشرة আমার সাক্ষাৎকার 10টার সময় আমার সাক্ষাৎকার 10টার সময় ما اسم حضرتك আপনার নাম কি আপনার নাম কি تفضل اجلس في غرفه الانتظار অনুগ্রহ করে প্রতীক্ষালয়ে বসুন অনুগ্রহ করে প্রতীক্ষালয়ে বসুন الطبيب سياتي حالا ডাক্তার কিছুক্ষণের মধ্যে এসে যাবেন ডাক্তার কিছুক্ষণের মধ্যে এসে যাবেন تامينك الصحي مع اي شركه আপনি কোন কোম্পানি থেকে বীমা করিয়েছেন আপনি কোন কোম্পানি থেকে বীমা করিয়েছেন بماذا اقدر ان اخدمك আমি আপনার জন্য কি করতে পারি আমি আপনার জন্য কি করতে পারি هل تشعر بالم আপনার কি ব্যথা করছে আপনার কি ব্যথা করছে اين الموضع الذي يؤلم আপনার কোথায় ব্যথা করছে আপনার কোথায় ব্যথা করছে اشعر دائما بالم في الظهر আমার সব সময় পিঠে ব্যথা হয় আমার সব সময় পিঠে ব্যথা হয় عندي صداع في اغلب الاوقات আমার প্রায় মাথায় ব্যথা হয় আমার প্রায় মাথায় ব্যথা হয় اشعر احيانا بالم في البطن আমার কখনো কখনো পেটে ব্যথা হয় আমার কখনো কখনো পেটে ব্যথা হয় من فضلك اكشف النصف العلوي من جسمك আপনার উপরের জামা কাপড় খুলুন আপনার উপরের জামা কাপড় খুলুন من فضلك تمدد على السرير পরীক্ষা করবার টেবিলে শুয়ে পড়ুন পরীক্ষা করবার টেবিলে শুয়ে পড়ুন ضغط الدم تمام আপনার রক্তচাপ ঠিক আছে আপনার রক্তচাপ ঠিক আছে اعطيك ابره আমি আপনাকে একটা ইনজেকশন দেব আমি আপনাকে একটা ইনজেকশন দেব اعطيك حبوب আমি আপনাকে কিছু ওষুধ দেব আমি আপনাকে কিছু ওষুধ দেব اعطيتك وصفه طبيه للصيدليه আমি আপনাকে ওষুধ নেবার জন্য প্রেসক্রিপশন লিখে দিচ্ছি আমি আপনাকে ওষুধ নেবার জন্য প্রেসক্রিপশন লিখে দিচ্ছি